أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে حميم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ নিশ্চয়ই আকাশ মণ্ডলীয় পৃথিবীতে নিদর্শন রইয়াছে মুমিনদের জন্য তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রইয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশেতে যে বারি বর্ষণ দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون এইগুলি আল্লাহর আয়াত যাহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে ويل لكل أفاك أثيم দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপী يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم যে আল্লাহর আয়াত সমূহের তিলাওয়াত শুনে অথচ উদ্ধতের সঙ্গে অটল থাকে যেন সে উহা শুনে নাই উহাকে সংবাদ দাও মর্মন্তুদ শাস্তি وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ যখন আমার কোন আয়াত সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি مِنْ وَرَائِهِمْ جَهَنَّمْ وَلَا يُغْنِي عَنْهُمْ مَا كَسَبُوا شَيْئًا وَلَا مَا اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ উহাদের পশ্চাতে রইয়াছে জাহান্নাম উহাদের কৃতকর্ম উহাদের কোন কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রইয়াছে মহাশাস্তি এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুদ শাস্তি আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون মুমিনদেরকে বলো তাহারা যেন ক্ষমা করে উহাদেরকে যারা আল্লাহর দিবসগুলির প্রত্যাশা করে না ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাহার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন من عمل صالحا فلنفسه ومن اساء فعليها ثم الى ربكم ترجعون যে সৎ কর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين. আমি তো বনি ইসরায়েলকে কিতাব কর্তৃত্ব ও নবুয়াত দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপর আমি উহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দীন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল উহারা যে বিষয়ে মত বিরোধ করিত তোমার প্রতিপালক কিয়ামতের দিন উহাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ইহার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দীনের বিশেষ বিধানের উপর সুতরাং তুমি উহার অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহর মোকাবিলায় উহারা তোমার কোনোই উপকার করিতে পারিবে না জালিমরা তো একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকীদের বন্ধু هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়া উহাদেরকে তাহাদের সমান গণ্য করিব যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলা বানাইয়া লইয়াছে আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়াছেন এবং উহার চক্ষুর উপর রাখিয়াছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না উহারা বলে একমাত্র পার্থিব জীবনেই আমাদের জীবন আমরা মরি ও বাঁচি আর কালই আমাদেরকে ধ্বংস করে বস্তুত এই ব্যাপারে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল মন গড়া কথা বলে উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোন যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো বল আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করিবেন যাহাতে কোন সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون আকাশ মণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই যেদিন কিয়ামত সংঘটিত হইবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হইবে ক্ষতিগ্রস্ত এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমলনামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون এই আমার লিপি ইয়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের প্রতিপালক তাহাদেরকে দাখিল করবেন স্বীয় রহমতে ইহাই মহা সাফল্য وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ পক্ষান্তরে যাহারা কুফরি করে তাহাদেরকে বলা হইবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অদ্ভুত্ব প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোন সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্মৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্মৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকিবে না ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون يا أي جنو جي تمرا الله ندرشنا بوليكي بدروب كوريا چلي ايبان پارتھيب و جيبان تما دركي پروتاريتو كوريا چلو شتران شهدين وها دركي جهنم ہوئتے باہر کرا ہوئی بنا ايبان الله سنتشتی لابر شجوگو دیا ہوئی بنا فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক ও জগৎসমূহের প্রতিপালক وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়